بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه. مي آيتك مي آية المداينة المرم مي آية الدفافة ونمك مي آية المداينة أي درنيك معاملاتك آية مي آيتك الله سبحانه وتعالى درنيا بهيغتم وراء فرهما معلومات مي دفاني كلام وحي قرباني. يا أيها الذين آمنوا إيمان بجميس تكون كلام من أمر قرباني درنيك معاملات قرائرها ميغو تكن تكرما إيمان بجميس تكون أرغوان منك مجتمع تهوك سبا درنيك معاملات تكرابي كما كو ميغو تكن نكرابي بس كما مي أدي إم تقوى برنا الله مي مخاطب قرباني إم تقوى برنا أدي أرغوان منك تريك تقوى بركم فلاين غصفا مجتمع ميغو تكن تنكو فيا جنا فهرا gina fahara kono komme fahara gus ararum banji hene hamanu jehun takuri mati wane allah be korbani e imam jemis takunne idha tadayantum bidainin ila ajalin musamman faktubu tibami hun daranjegge muamala kura hinduga ila ajalin musamman kandailigem wa muddataka hamaya kandailigem wa muddataka hamaya tibami hun daranjegge muamala kura hinduga faktubuhu eliyash liyan jihen daranyi deeruge liyan jihen wal yaktub bainakum katibun bil adl adi tiyabami hunge meduga liya hushikame katibak bil adli adl wer kamaiku insaf wer kamaiku liya hushikame ibbas kale uni ture yak genes kenwane katibaku liya she wala yaba katibun an yaktuba kama allamahu allah adi ibbas katibaku e liyan inkar ko genwane allah ena unganna devi fadan eliyan unganna devi fadan ena ikan kurash inkar ko genwane liuma gowale jiyaka ka ebes katibak fal yaktub li fahil yahu shikame wal yumlil lahi alayhi al haqq adi emi hegge macchan haggu ewa farai e imla kura imla kurwa hushikame emi hegge macchan haggu wa farai ege manai ki darani veri farai darani veriya darani veriya imla kurwashe katiu mihalavva e muddata ka hamen e nay darani negi wahakaya e wahakata ena imla kurwashe wal yattaqillah rabba adi timage ver raskalangeya taqwa veri wahushkame birweti wahushkame uni tur koggenwane wala yabkhas minhu shayya ein ibbas minbare uni koggenwane eliya miha e dimbarabure madun liyegenwane fa in kana alladhi alayhi alhaqqu safihan denge darani veriya ki ei sikundi hamanu jihe mi hekkamu gavejjiya safi hekkamu gavejjiya e behi sikundi hamanu jihe mi hekkamu gavejjiya kuda ko moyakan huri mi hekkamu gavejjiya au dha'ifan wata balikashi mi hekkamu gavejjiya au la yastati'u an yumillahu nuwata ena imlaqur furumuge kuladana kalli bigen nuwa mi hekkamu gavanama sikundi rangalang hamanu jihe mi hukamu gawana manwata balikari mi hukamu gawana manwata imla kurumuge kuladana kan libigen wa mi hukamu ganu wanama fal yumlil waliyuhu bil adl embe enage wali veriya adul veri kama ekuga imla kurwashe wali veriya e darani negi farata ki ei balikari mi hen nuwata sikundi rangalang hamanu jihe nuwata imla kurumuge kuladana kan libigen wa mi hukamu ganu wanama enage waliveriya imla kurwashe adulveri kamaayku insaafveri kamaayku wastashhidu shahidaini mir rijalikum adi e daranige muamalaay kura hinduga dehe kiverin heki kuraashe mir rijalikum firhinunge teren dehe kiverin heki kuraashe fa illam yakuna rajulaini de firhinun nulibejjiya fa rajulun wa imra'atani e firhinaka de anhenun heki kuraashe de firhinun nulibejjiya ekama ku hus anghenun hegi kura kannemmi ayata ku hus anghenun de firhinun nulibejja effirhina ku den de anghenun ehema de anghenun na ki effirhinegge maqamu ada qurani de anghenun ehema firhinun na ki firhinun heki dinum gaves anghenun na bure baru gada এম রাসূলুল্লাহ মাদিস ফকরবানি আংহেনু নাকি দুনিয়াবি গতম বেস উকরাবি গতম বেস উনি বাইকে তে আংহেনু কারে ফান দানানি দুনিয়াবি গতম কিনে তো আহারমেন উনি গে মানি হাদিস ফকরবানি ফিরহিনে গে এম ফিরহিনে গে কি বাস তে বামি হুন গে তে দেমি হুন দেন জেনে এ ফিরহিনে গে মাকাম আদেবেনি তে বামি হুন গে দেমি হুন না হে কি দিনুগা এম এই দুনিয়াবি গতম তে বামি হুন গে উনি কামে এই দেন উখরাবি গতম উনি কামা কি এতে বামি হুন না ইতা দুহে গে রোদা নহি ফে সেবা তিবেতে নামাজ ন করে সেবা তিবেতে তিবেতে এহেন কামা আল্লাহ মি ওয়াহি কুরবানি তে বামি হুন ফিরহিনুন গে তেরেইন দে ফিরহিনুন হে কি কুরাশে দে ফিরহিনুন নুলিবেজিয়া ফারাজুল ওয়া মারাতানি এ ফিরহিনা কাদি আং হেনুন হে কি কুরাশে মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা এই তে বামি হে কি ওয়েরিং গে তেরেন তে বামি হুন রুহে মিহাকু তিয়াবামি হন রুহে হেকি বেরিয়াকু এক মানে কি আদুলুবেরি ইনসাফ বেরি ইতুবার হরি হেকি বেরিয়াকু হেকি কুরাশে দে হেকি বেরিং হেকি কুরাশে দেন দে আংহেনুম ফিরহিনে গে মাকামাত দে আংহেনুম আল্লাহ সুবহান ওয়া তাআলা মিওয়ানি মুকাররর কুরমা আংগাবা ফে কি বেগ আন তাদিল্ল ইহদাহুমা ফাতুযাক্কির ইহদাহুমা আল উখরা এই এগে তরং একাকা হান্দানে তে জিয়ানে কাকু হান্দান কো দেনে এগে তরং একাকা ফাহুং এ হান্দান ওয়েজিয়াই হান্দান বেস মা আবহানে তে বাই কি আংহেনুন নাকি মিগেন গে চকে আংহেনুন নাকি ফিরিউন নবরাবা হান্দান বেস নে তে বাই কি এম এগে তরং একাকং হান্দানে তে জিয়ানে কাকু হান্দান কো দেনে فتذكر احداهما الاخرى انك كوينان هندان كودينه ولا يأبى الشهداء اذا ما دعوا ادي هكي ورين انكار كوغنوان امي هنا هكي دينما غواله وجيا هكي دينما هكي وما غواله وجيا هكي ورين انكار كوغنوان رانغلو كمكن هكي دي ميهو غواله فيا عدل ور انصاف ور هكي ورين اكما انكار كوغنوان رانغلو كمكن هكي دين غواله وجيا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله تيباميهم خنن واره فروا كودا نكولاشة أن تكتبوه صغيرا كودا إتشبس نواتا بودو إتشبس وكي مدتكا هم يليوما تيباميهم فروا كودا نكولاشة دي هرو فيا ميهم وغن دي كسترن إبس جهين ليان ليه فيا معاملة كورن جهين الله سبحانه وتعالى مي أنغواني مجتمع رنغل غطوغا أتما এ মুজতামাক বেনম ওয়াসিফাতা একান্তত আল্লাহ এঙ্গে বিগতা কফিয়া ইবস মাসালে নুজিহেন মুজতামা তেরা কো ইবস কারে হামানু জেহুমান আরায়ার উমমে নহি গান মেতি কি হারি রাঙ্গালো ইরশাদেন আল্লাহ দে ওয়াফা ধরানি গে মুআমালায় কুরআন হিন্দু কিতামমে ইতবার কুরবে মি হে কামু গবিয়াস মি কান্ত কুরান জিহেন মি কান্ত মি গতা কুরান জিহেন ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا مي গই মি বায়ান কুরবে গেন দিয়া গই আল্লাহকে হাজরাতুগা ইনসাফের কাম বড়ুয়ে গেমবে ও আকওয়ামুল শাহাদাতি আদি হেকি দিন মুগে গতুম মিগই গাদাবে বার গাদাবে গেমবে ও আদনা আল্লাহ তারতাবু আই তিয়াবামিহুন শাক্কু নুকুরুং কায়ারিবে গেমবে মিগো তাকান তাক করিমা একা পানে হেগে মাচ্চা শাক্কু নুকুরুং কায়ারিবে গেমবে এগো তন্নু লিয়ে বেসমিয়া কো হেকি নুকো মিয়া কা দারান্য দিনি এনা শাক্কু মাতিগে এ আজালু হামা ওয়ান্দেন এ মুদ্দা তো হামামান্দেন শাক্কেকে মাতি হুরমেসে কারিগে এনা দে এনে বাই তিমান্না এ দারানে আদা কুরআন বাই এনা তনু কুরআন বাই কোন কাহলে মি হে বাই কিতাম মে ইতবার হুটাস বাই ফাহার এ গোতা পান্তা কুরে বেনা দি বাই ফাহার এনা গাতু পুনান নুকেরি বেসুনান বাই মি এই এনা গে হাবড় রহমত তরি কাম গওয়াতি বে এতি দে রে পুনান নুকেরি ফা মুদ্দাত ফাইত বেগেন দা আইরস আদি হামে ফাদা এ ইতবার হুরি মি হা এনা তিমান্ন গে বড় বড় রাটেস কে এই এনা আদি তাং কোলে লাস কোদ দিনা কাসা দিনু দিনা কাসে এনা ইচ্ছে কেন বুনানে এ গো তাং ইতাং আরো আগে সুরে দান এহনা বেস মি লিয়ে ফামি হে কি ওয়ারিং হে কি কুরিমাকা মি আকো বেস মাসলে নু জিহেন ইল্লা আন তাকুনা তিজারাতান হাযিরাতান তুদিরুনাহা বাইনাকুম এই তিবামি হুঙ্গে ওয়াগুতুম ওয়াগুতা আতুং আতাক কোরেবে বিয়াফারি এমমেনুই এ বিয়াফারি গে লিয়া কবে সিকিউরিং হে কুরা কা নুজেন আতুং আতা কুরে বিয়াফারি ইয়াকু নুজেন হে কিবেরিং বে সিকি কুরা কা আদি লিয়া কা বেস নুজেন এম বে ইস্তিসনা কুরআন আল্লাহ সুবহান ওয়া তাআলা মাসসে নেতে আতুং আতা কুরে বে বিয়াফারি কাম গা ওয়ানা মি কা বুনে দিয়া কা গোতা কান্তং নুকুরিয়া কাস মাসসে নেতে ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা তিবামি হে মাচ্চা এবস ফাফে নুয়ে এনুলিউ মাকুনে এ আতুং আতা কুরে ইয়াফারিয়া ওয়া আশহিদু ইযা তাবায়াতুম তিবামিহুম ইয়াফারিগা মুআমালাত তাকুরা হিন্দুগা নওয়াত দারানিগা মুআমালাত তাকুরা হিন্দুগা হেকি কুরা আশে মিস্তাকুম হেকি ওয়ালা ইযার কাতিবুম ওয়ালা শাহীদ আদি ලියා කාතිබු මිහාවස් අදි හෙකිදේ මිහාවස් එවස් ගෙල්ලුම දීගන්වා ලෙගස් ගෙල්ලුම ලිබුම නැතේ ලියා මිහාකවස් අදි හෙකිවා මිහාකවස් එවස් කහල ගෙල්ලුම දිනුම නැතේ න මජබූර් කොග්ගන්වානේ එවස් ගොතක වහි ගොතක ලියුමක එ ගොතක එවස් කහල ගෙල්ලුම එන දීගන්වානේ وإن تفعلوا فإنه فسوق بكم اغوت تيباميون كان تكوفيا اي فيسكك الله ان اردمك اي واتقوا الله تيباميون الله التقوى ورواشه ويعلمكم الله ايرون الله تيباميون علم دبانه مر علم الله دب واسيلمي سبب اللهم يحيي رباني علم مغنم بينهم وجميعها علم مدنوي شريعتك علم علم مغنم بينهم وجميعها وتي الله التقوى ورواشه Allah taqwaar nu ami hege hitaku ilmen harennu laana Allah habiren nemmiya taqwa ki Allah habiru birugatun Allah habiru wetin wa ami hege hitaku ilmen harennu laana Imam Shafi'i dalwani timanna Imam Shafi'i de tim faharu kiyan hitu daswe hitamme bodu surate vyas hitamme bodu fote vyas de tim faharu kiyaren jeheni hitu daswe ebaru hitu dasun balikari kama Imam Shafi'i de ki wada ga ايادي هيتدس كرمن نمونه امام شافعي كليك فانوگه استاذ امام وكيع وكيعان شكوا دنواني امام شافعي كم بيان كرواني لم بيتگ امام شافعي ودالواني شكوت الى وكيع سو احفظي تمنگه استاذ امام وكيع شكوا كريمه شكوا دنويمه تمنگه حفظ هيتدس كرمگه بار دراوگه هيتدس كرم گوسوگه هيتدس نكورويتي ekam tim faharu kiyagan be daskure hitu tim faharu ekade faanu surate besmi vidalwani hituswe emme digu hadise se kade faanu ballawagan tim faharu vidalwaran hitu daswe evaru adi kama kom diya imam shafi vidalwan timanna timannage ustaz imam wakiwa shakwa den nawime timannage hifzu balikar kam fa arshadani ila tarkil maasi den timannage ustaz imam wakiwa timannan irshad devie ila tarkil maasi uradun taddu kulluma allah uradeve uradun taddu kulluma wa akhbarani bi anna al ilma nurun ayati banna khabar deviye ilmaki allah ge nurake wa nurullah la yu'ta li aasi allah ge nur urade mi hakan nulibene allah ge nur nulibene urade mi hakan allah ema allah me hi koran wattaqullaha wa yuallimukumullah allah tiyabamin taqwa ir washe kalange birweti washe erun tiyabamin huna kalange ilmu devwane unganna devwane والله بكل شيء عليم الله مريها اچ دن وڈیگم وا رسکناگے میہر می ہکی ورن ہکی قران علم رن ودال وفوے ایوس ہکی وریا کونو لیوجیا اللہ ہکی قرما ای روایت اکون اے رسول اللہ صلی اللہ علیہ وسلم کی روایت ہے بہ کوریگے کلیفانہ کوریگے دمی ہکو درن یگے معاملہ کوری ور تقوا ور دمی ہوں نہ کوریگے بہر ور تقوا ورن واہ گوسا اس پہ بیان میں گوسا ایک تیرن ای واہ کمی daranyegge maamalaay kuri darani dimmiha mi bonani ko baa heki timanna miiti kaliya dinkamuge heki ena waki muddatakan eti dakkan ena bonani timanna miyeni muddatekge timanna eti ada qur'aname ehin darani dimmiha mi bonani ko baa heki ena kan hekken nelli beka ena mi famana allah hai allah hekki timanna mi demi hoga mi qur'an maamalaatu ga macchan heki werod ga ma faraata ke allah hai den ena ewa gotubani heki weri egge gotun ei ki harangalo faraaten hai kiyaf ena medini ena darani ena geram miwani koren huras koffa onna hisabe koren huras kurang ebe jiheni e demihunge deratuge medan ebe huras wefa kore den ena darani nagayage midiyai komme akas e darani ada kuran jihe muddatu ayruga ena e darani ada kuru matta kamini kuti e ena ge gata diuma navegga dewe miyannani diara e duha ko furan e ves navennei erasaka kiya bodu masale eduahu ena dinomattaka allahu heki korawafa ena heki koffamiwani allahu evves gotenneng ena etang iraku etang intizar kuri nave fene tonu fenunu eme fahun ena mi kuri ki lakudi gande konuni lakudi gande konefa e dirham tan wata dinar tan yang alafa eti mati jahafa har koffa ena ikor tira du kollafa allah dua kurani allah eti mannawani miyadu mi darani ada kurmu gamachchang iba allahu heki koffa e allah miti ena raddu ko devash ena korteren ehi du ko di den ekkale darani dimmi ha edu hoge ena vesmini kuti na ena ade to atirimachchan nikuti කොනකෝ එදව කෝ එවස් නැවෙන්නේ දැන් එන මි හිතන් අරණි එන යති අල්ලාහ් වසෙයි කොෆ එකම කෙන දෝගේ කෙමි හෙදි දැන් ඉරකොලන් එන ෆෙන ලකුඩින් අඩේ ලක්කා තන් දැන් එන මි හිතන් ගරි මි ලකුඩින් අඩේ ඉසගෙන දානේ දර දරේ ගොතුක පුදේ නේ මීති මිය දු පක් කැලංගේ එක දැන් ඒරු දැන් දරු දුන් තා හුන්නා නේ යස් දැන් ඒ දරු ගණ්ඩු ඉසගෙන එන මි දේ කොඩල් ලෑගෙන දරු ගණ්ඩු අනේ ඒ රෝකුරම් වෙගෙන් ෆලාලම් වෙෙන් උඩලුන් අනේ කොරාඩින් ජෙහි හැයරුම් එක්කලතම් ෆලාගෙන් මිදෙයි ඒගෙ මියොති එක්කල ලාරිකොල ඒගෙ බෙන් සිටියේ වෙ සිටීගෙ මියොති තිමන්න වරම්මසයි කුරිමේ නැවෙල්ලි වේතෝ ඒ නමස් ති හිසාබ ෆෝරම් ගෙ එවස් වසීලසෙ තිමන්න කන්නු ලිබුනේ එමෙ තිමන්න වනි අල්ලාහ් යකි කොෆයේ මි දරණි කලියන් අදා කුරුමා තිමන්න අල්ලාහ් වාල කොෆ තිමන්න ෆොන වාලීමේ මීති දෙන් ඒගෙ දෙදුවහෙ ෆහුන් ඒන අයිය රසං ආසේන බද්දල කොම් මි දන්නවනි එලිබුනු හේ ඒන බුණනි මි කලියන් හදියා එකෙ තිමන්න එනම් පුරාදීනියෙත් එනබුනි කලියවරු තෙදුවරේ තිමන නුදකෙමෙ මී කාහු කුරාන කමෙන් හේමි අදි අල්ලාහ වාලිකුම් අල්ලාහ තිෆද ඉතුබාරක් කුරා ෆරාද තිමන නුදකෙමෙ කලියන් හදියාය කෙමෙ මිගොත කුරිගේ බොහොරි තකවා වරිම් වෙස් ඉස්වෙ ගොස්ෆා මීගේ අදි හැම් මිසාලෙ තකවා වරිම් ගේ මිසාලෙන් හවමි මීහකු මීහක අමයි සමාන රසූල්ලා සන්තන් කුල කුරින් මීහකු මීහක වික්කි බිමේ bime vikiera komme kameko geeng elias danduverikan kurias bimen ena mi gati mi hegge atun nganegen ena etanga danduverikan kuram vegen fas gandu jahan ulani kon ena yam mi fenuni bodu dinar potte ram potte bodu ram potte ena biu mi fenuni ena e ram fori faeng e bim vikki farat mi hage gata mi die gosami puni timanna fas gandu jahani kot timanna fenun ram potte ke mi kaliye geche ke buni mena bunani ki gatimanna wikki kaliya bime bimu gawa echchaka ekko ema tikaliya gechchaka timanna gechchenna ona eti ena buni timanna gati kaliya tum bime mi ramfotten uganna me timanna kaliya takon demi hunge meduge ikhtilafa jeeti hawalu ana mi ennai me dwana te kahala mi hako ena buni kaliya echchake mi timanna gati kaliya tum bime ramfotten uganna me ena bunani timanna bima hurihai bimu gawa ha echchaka timanna wikkali timanna ge haggenna ona eti kaliya ge haggeke mimassala ge danjahuni gazi kariya isnaela මස්සලයාගේ දියේ ගාසි කෑරිය ගොස් මි එමි හුඟ මස්සල මි උෂාලානි ගාසි බුණ කොබෑ මස්සලයේ කි එකම නන්නේ තිමන්න එන බිම් වික්කීමේ එන ඒ බිමු කොන්නනි කො රම් පොට්ටෙන් හිසයන් ඒ තිතිමන්න රද්දු කුරා හරි තිමන්න එන බිම හුරි ආච්ච කෙවික්කී එන ඉබුණ තිමන්න එන අතුන් ගති ඒ බිමේ එෆොට් රම් පොට්ට තිමන්න එන්නු ගන්නම ගාසි සුබ්හානල්ලාහ් සුබ්හානල්ලාහ් ඉතද බයකු වාන හෙජ්ජේ දුනියා මතී කම බෙන් ගන්න මතී වේ හෙජ්ජිය දිවස බමි කහලා මි හුං එහෙන් දුර් ගාසි විශ්නාහ දෙන්නේ කලෙමක දරින් එපති විහෙය. අසියවකුන් එකහු ගහුරි අංහින්දර එන එකහු ගහුරි ෆිරිහින් කුජ්ජේ. රාදි විදාලි දෙමිහුන් කාවෙන කුරවාහරේ කාවෙන කොෆේ රම්ෆොරිය දෙමිහුන් නම් හරදු කුරාෂ. කොම්මකසේ කහල තකවාරින් එ බොහොරි දිම්මති ගොස්වා එකම කු මියදුග එ හුරි හැකම මෙවනි මිස්තහුගේ තෙරෙන් ගොස්වා. එ අල්ලාහ් බිර වෙති වා මිහුන් ගේ හුරි තකවාර කන් එයි. එ අල්ලාහ් බිර වෙති මා හිතුග උපදේ ජස්බායන් එයි හිතුග උපදේ ශෝරු තකෙන් එයි. ekan tattahum insana eha mati daraja kan allah ba gendawa ege zariya da allah ma hikuran wa in kuntum ala safarin wa lam tajidu katiban farihanum maqbuda enti bami hun daturegge mati ga wahinduga daraniga maamala te kuran majbur wejjiya je hejjiya ai te bami hun katiba kuwasnu libun nuli wejjiya rahune ba wa re naga farihanum maqbuda beenun hife kahala rahune ba wanji farihanum maqbuda beenun hife waruge rahune rahuna ki ei daranyen nagare darani negeve faratu ga emiha ga atuga itubare gotum beve etchen ei e darani itubare gotum beve etche misale kam miha gotum hasufiana gani ena ga agadi ena atuga bevvi ena mi bunani timanna mi si dakkande mi gadi bavare e gota ei rahuna ki e beve gadi ei rahunu e gotum daranige itubare gotum darani de faratu ga atuga bavwa etcha kam mi kiyani rahunu එම කියන රහුණ අල්ලාහ් වෙකොන්න තේබෑ මිහුන් දතුරෙක්ගේ මතී ගවේ දතුරු මතී ගතේ බෑ මිහුන් දරන්නේගේ මුආමලාතේ කුරන් ජෙහෙජ්ජියා ෆරිහානුම් මක්බූදා බේනුන් හිෆේ වරුගේ රහුණෙන් එනගේ අතුග බාවාෂ ෆයින් අමින බාඅදුකුම් බාඅදන් ෆල්යුඅද්දි ල්ලදි උතුමින අමානතහු වල්යත්තකිල්ලාහ රබ්බා එන්ති බෑ මිහුන් එබ්බේ කොන එබ්බේ කො අමාන් වෙජ්ජියා ඒක මානකි දතුරු නිමි තේ බෑ මිහුන්ගේ රසන් අඹරා අතු වෙජ්ජියා එමිහකයි අමානෙන් හවාලි වුණු මිහා එනක අමානයි රද්දු කුරාෂ ඒක මානකි දරණි නෙගි මිහා දරණි දක්කාරේ আদি ඒ රහුණු එමිහා රහුණු අඹරා දේශේ mi duniyege waragina santanga mi waagota ki bayen mi hunna mi rahunugge gotuge ba beve ma agu bodu ech misalaka ena khiyana etterivani gina faharang ena ena nge benge apura timanna din laar kolavura mi ti agu bodu kan ena wikkala ni et waragina santanga bohuri me bodu khiyana ten ei warab bodu khiyana ten ei allah subhanahu wa taala ge mechena azab devvan allah ekon fal yuaddil ladhi utumina e rahuna ki amanate rahuna ki ena gatugo onna amanate e dekkima ena e rahunu amura ena denji ena daran negi farata den tiyabami hun daturu nimma raruga hamaji he hinduga tiyabami hun ge atuga hawalu ifa ewa amanai ege veri farata raddu kurare wal yattaqillaha rabba adi timage veros kelangi taqwa veri vashe birveti vashe wala taktumu shahada adi heki dinun nuforwar heki dinun nuforwashe ege mane ki hekke denje mitanga min heki dinun nuforwar ege murada ki heki den jehj jaharate ge heki den jene forwagen nuwan eki den jehj jaharate ge heki den jene forwagen nuwan wa man yaktumha fa innahu athimun qalbu e heki veri kam forwafiya ei bodu faafai kei enage hituga hitang erwe bodu faafai kei enage hi faafai veri umakei wallahu bima ta'maluna alim adi allah subhanahu wa ta'ala eti abamihun kurakan tattam muladdeni bodigen wa raskalange لله ما في السماوات وما في الارض ارتقى بمغ واها اچن ملكو ديگن وني الله شه وان تبدو ما في انفسكم او تخفوه يحاسبكم به الله تبامين گهيتاهوگا اچ فالكورياس تبامين نفستاهوگا اچ فالكورياس ادي تبامين هيتوگا اچ فورياس يحاسبكم به الله الله قيامت دوگا حساب قربانه الله بان حنا وگن وي هما ابس اچ ان الله لا يخفى عليه شيء في الارض ولا في السماء ارتقى بمغا الله وان حناوگه وهما ايفسچنه هما ايفسچ فيغفر لمن يشاء ويعذب من يشاء الله يراد كروي ميها كفاف فسواد وي ادي يراد كروي ميها عذاب دوي مي ايته كي مي بودتي فاف ورينگه اي اي بودتي فاف ورين اهل السنه والجماعهتگه عقيده كي اهل السنه والجماعهتي مي دنوي سنه الجماعهتگه اهل ورين ei sunnatuge matiga haggu matiga demitibi mihun emihun namiken ahlus sunna wal jamaa emihunge aqida yaki bodufa fa kurave mihaku enage kantattawani enage nati enage kantattawani allah subhanahu wa taala ge hazurata enage kantangewani allah ge mashiyatu fuluge daruga mehar bay firqatange bahur duniyage bidoyer firqata bodufa fa kurumun dinum beer kura firqata misalakan khawarijunge mihun emihunge gaatuga bodufa fa mihu ko fiye enage dinum beer wa fa murtadde hame gotam mu'tazilange gaatuga sama bodu faafai kofi ai narakaage demi onna nami he eh namas ahlus sunnah wal jamaatu aqidai ki bodu faafai kun ya tawbanu marwajji e na waahushi allah ge mashiyatu ge daruga qiyamah do allah irada kor viana faafus sawa devane adi allah irada kor viana e faafai ge azabu narakaai devane allah ay korvani fayaghfiru liman yasha allah irada kor miha ka faafus sawa devwe wa yu'adhibu man yasha adi ikalang irada kor miha ka عذاب دبا والله على كل شيء قدير ادي الله مريها كما چکل دم وانت وڈگم وارس کلاں مجبور کروین اے بس فراتن نے امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون رسولا ایمان وجے اکلے گفان ورس کلاں حضرت بابا لے بونو اچکا اے کیت قران رسول اے بونو محمد صلی اللہ علیہ وسلم اکلے گفان وس ایمان میں وڈا گن فیے اکلے گفان اللہ بابا لے وی اچکا اے بہی قران والمؤمنون ادي مؤمنون بس ايمان بجو كل امن بالله اهرهام بس ايمان و اي رسولا ادي رسولا ايمان بمؤمنون اهرهام بس ايمان و بالله الله شاء وملائكته ادي كلام ملائكه بكلنا شاء وكتبه كلام فتكرا ورسله ادي كلام رسولنا لا نفرق اي بكلم بدالو اي الله را رسولا ميكن تتك ايمان واميهم mi iman kam garukun tam mitang bayan kuramuni mi furihama mu'minun mi bami hum bunate la nufarriqu bayna ahadin min rusuli timannamen ekalange rasulun ge meduga ebbes faragen nukuramu farage kongotaka rasule kabbumuge haisiyatun ehnaus ma ikamuge haisiyatun faragwe bahari eme ma ibegen mani mi ummatuge nabiyya muhammad sallallahu alaihi wasallam ma ikamugutun faragwe bahuri mitanga faragen nukurame ege murada ki rasule kabbumuge haisiyatun ebahi ঈসা কে ফানা কিয়েস আল্লাহ কে হযরতম বড়ায় গিন নবি হক রাসূলে কে আদি মানে মূসা কে ফানা কিয়েস আম আল্লাহ কে হযরতম বড়ায় গিন নবি হক রাসূলে কে নূহ কে ফানা কিয়েস মু ইব্রাহিম কে ফানা কিয়েস মি গতা রাসূল কা বমুগে হাইসিয়াতুন ইবদিস ফরাগে রাসূলুন গে মেদুগা আহরমেন নকুরাম হে ওয়াকালু আদি দন্নাওয়াতে এবামি হুকুম বাই মুমিনুন পরিহাম মুমিন এবামি দন্নাওয়াতে সামিআনা ওয়া আতানা আহরম আডো হাফি মা আদি কিয়ামা বেজাইম হে মি মুমিনুন গে বাহাক ওয়ানজি হেনি আল্লাহ কে আমরেন আন্না হিন্দুগা আদি একালাং গে রাসূলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গে আমরেন আন্না হিন্দুগা এবি جواب کا وان جی ہے نی سمعنا و اطعنا بہنا دکہ گن وانا ہر اڑو اھا فی میں کی امن گن فی میں حکمتیں اے گے بے نو میں نتیجہ اے او دا کن نو جی ہے نے این وتی ہم بولن با کی امن گتوں اے اللہ بس نو با کم امر نو قربان کلاں گے رسول نو با کم می ہک گل نو کم امر نو قربان می دینو گا تو کم نے اے دین امر نو قرا ادی نو با کم نے اے دین منا نو قرا اے فرہ ہم دین می دین کی غفرانک اے بے کن اے با می ہن دنوتے احرم اے اللہ احرم نہ فاف سوان دے ربنا وإليك المصير هذا درس كلا کو ادی با اللہ کے حضرت ہے ہر امر دی عمانی مر مفتہ امر دی عمانی ابا اللہ کے حضرت ہے اللہ بھی قربانی لا یکلف اللہ نفسا الا وسعها اللہ سبحانہ وتعالی ابس نفسک ان نفسک کل دان وگن وا ورم من تکلیف نہ جسوان اے دین کے تکلیف دین کے عمل تو کے تکلیف ایمان کم بلی کر ہی وجیا اے نہ کی ایمان کم بس بلی کر ہی وگن دان ایمان کم گدوی ورکا اے نہ ان کان تتبس ورگ دوان ena purimativa imtihan ta vargadavan iman kan gadai waraka e iman kan gadai warakan enan libe ketterikam wes iturwan ekan tattaka ketterimun iturwan ena ehema allah komme nafsaka wes e nafsaka kula danawegen wa warakat taklif jassawani kula danawegen nu warakan allah e wes nafsaka taklifen nu jassawane laha ma kasabat wa alaiha maktasabat e nafsak kurhi amale wani hama e nafsaka re adi kurinu baya kam e wes wani hama e nafsaka re ega za heo kam ekofi allah kam bes faida nei ama ega sawab soti hama e nafsa adi nubaya kam ekures allah kam bes gelnu bes neng ega azaba saza oti bes sama e nafsa ka rabbana la tu'akhidna in nasina aw akhtana e hadda abd kras kala ko e be kan midan e bihun e dannawani furi ha mu'minu e hadda abd kras kala ko e ahar men handan neti nuwata oligen kurave kushakkan alamen nu hippawan dewe alamin nang ege macchan azabunu devande rabbana e hadda gaskala koe wala tahmil alaina isran kama hamaltahu ala alladhina min qablina iba allah alamenge kurige mistahunga macca jesse buratan alamenge macchan nu jassa washi e burata ki e banu isal mi hunna bis jesse arugada burata e mi hun allah ure dumuga sababun e mi hunna jesse warab bodati buratan allah ei e mi hunge hedumuga naji hejje hejja etan kol jihani kanda gen naga fenakum safen no allah gabulen nukorabe fenun safwan kama ta kada na ganje hame goten emi hunna sarbi haram kurevi janawar bakari ichi ga sarbi saram kurevi mi goten ebe emi hunna waragina dati tang allah kurimat kurevi mi uredum ga sabab allah uredum ga sabab rabbana wala tuhammilna ma la taqata lana bi ihdab ras kala ko e alamna kula dan wege nuwa waruga kamen alamen nu jassawan de wa afu anna alamen maaf kurawan de wa ghfir lana adi alamen faafa husawan de warhamna adi alamen rahmil lawan de anta maulana iba allahi alamen ge madad veriyae fansurna ala alqaumil kafirin adi kafaru mistahun ge macchan alamen nan nasru dewan de amin kommi akasmi baqara sura mini muni den oti ali imran sura ni irada kurawiya ma adamare ali imran sura farhan den sawalen obbe fulak sawal den ummida ki wa ke baqara sura to ke bayan me hinge jor gina hukum tan e hitu ga sabit kurun den muri hacce sabitun ibas den komme swarka hunnane kama ummida kurani daru sab barabaran ami hunge awar gina hukum tan ane girit qur'anu ke emme gina hukum tan allah ba wala wa fa sura ta ki baqara sura emme gina hukumta ei baqara surata ki madani surate madina ga e hijra fahuga rasulullah sam hijra kurama fahuga ba wale bun ayate ei madina ang hijra kurama fahuga allah subhanahu wa taala hukum hukumuge ayat ta ba wale bi hukum ta ba wale bi ei makkiya ayat ta huga makka e kale fan hun naviruga hukum tang e kule ayat ta ken allah ba wa inu labba ei era ku islam mujtama e gaimen nuwe islami mujtama e gaimen nuwe era ku en den allah subhanahu wa taala hukum ta ke ba wa inu labba ekale fanu ge makki hayatak rasulullah sallallahu alaihi wasallam makki hayatak allah subhanahu wa taala hukum fulta ke bawai nulawa hukum fulta bawa lawa fani ekale fanu ge madani hayatuga eyi diha aharu ge terega diha aharu ekale fanu madina ge hunnevi makka ge ekale fanu rasul ka magen hunnevi tera aharu nune daturu mati ge iden goten nete majbur mihar rahugave sama behettene rahugas behettene hekiveriya kono libejjiya rangalum hekiveri yakuden hekiverin nabwa anjhen rangalum ihun e miharmi wagota ki bodati daraniga mamala ko fiya hekiverin narishat dinu mese kariga e mihun misala kootuga masala kootan usaili jiya bununga kariga me doguwes miharu geti mi allah biren nei embe komme ayatige fahuge allah be bahikor allah habbirweti wash e komme kamegga hekiverin hekidinum go allah habbirweti wanjhen e liyami ha e daraniga mamala liyami ha liyumuga allah habbirweti wanjhen Hurihaan min Allah birwati vanjihen eerun ega amanat teri veveni amanat teri mun haggu vegen vaa gotuga Kiige Rahun temuni gemi saalaka aayeden mi zamanu ke kaaku itubar hori hekke kontan hodan efada itubar hori hekke den benku tahu kuda kotta faate masale ei benkun eha bodu loan ngemi hundeni eha bodu itubaren ngemi hakan e tiena dakka faana kam ehem vegen ngemi hun e eha guge echchen ngemi hun e rahuna gotuge hifani eha bodu itubaren ne dakka faana kam kitam mi hun mi hun kehi deni naga faata naga fa faasanu deni kitam mi hun namaz enu kurami hun ginai den emi hun kon biren hunan allah em fa kan da e file hi fan fila ka fa sa ko na ga ga e fa sa ada kur vende e hama e mudda tab hatta ne ra den rahunag ge gotu ge baawa etche misal ka beenun hi feche ge je ena beenun hi fun hudda e ti halak vejje e ti lanchi hene na misal ka bakatte be bakatte ba se bakaren kiro felon hudda ena kiro ena beno kore ena di ege badale be sena de kanu ji ena nho ya konu ji ena deka aslu ege register yoti mi hon atuwa a doni den heri e ti mi haru enu di fiya doni na gaani mi a දැන් මෙහර අස්දු රහුණා කුඩ කොත්ත ෆාතුස් වේවේටි ඒ වාගොත කි රහුණා කි එයි දරණි නෙගෙවේ ෆරාතු බාබනි දරණි දේ ෆරාතුක බාබානි ඇති ඒනයික ෆෑදාස් නගානි අස්ද කි එයි එහෙනම් මේ මුලින් රහුණා කන්නු යකස රහුණක් ගෙදෙන් වත්තරන් හෙස් රහුමගේ වත්තරය රජිස්ටර් යති බාබා ෆේක මාන කි දෝනි ගේ අගු එහෙනි රහුණා ගොතුක බෑන්ද දෝනි ගේ අගු ආයේ දෝනි මිහාර ඒති මෙන්නනි රහුණෙක්ගේ ගොතුක බාවැස එනබුනි කලේ ඒගේ ෆෑදා නගාර එබුන ෆියා එන ෆෑදා නගාර එහෙන මිසාක ඒ දරණි දිමිහාබරණ තිමන්න අතුක දෝනි බාවාරේ කලේ මීති දක්කන්ද එකමකෝ ඒ ගොතන් හෙදිම වගත කිද මින දක්කානි කියන ඒති එන ආම්දනීක මසක්කට කියෙසෙයි දෝනි එන බොඩු ගෙල්ලු මෙන් ඒ චෙන්නුස් බේ වෙන රහුණේ ගොතක අස්ලුග මි බාවා රහුණු ඒ දරණි දිමිහා ෆෑදා නගාසම ඒති නතෙන්නු ලෙවෙන එන ගාම්දනි හොදන් වෙන් එච්ච කියේයි එන දරණ දක්කාන යනවන කියන නෝ එහෙනම් නොවති එක කම ඒ මිහාර ඒති එනක මිල්කෙන් වාන ඇති දරන්නේ මුදෙක් කියකස් දෙන් ජීහෙනේ නා මස්සල හොරාලන් එහෙන්නුනේ නා අනිකම මුහුලතු දී එහම දරණීගේ මොහමලෙන් උනනේ කුරීගේ ආයත හොයමි කි වයින් කානසු උස්රතින් ෆනදිරතුන් ඉලා මයිසර ඒ අයිමහි දති මිහක වෙජ්ජිය එන තනවස් වන්දෙන් එන මුහුලතු දේශේ වන් තසද්දකු ඛෛරුල් ලකුම් ඒවැමෙන් අදී නම් මාෆ් කොත් දී ෆය ගෙන් අදී මාහය කම් බොඩේ අල්ලාහ් තීර්ෂාද වේ මාහය කම් බොඩේ ගෙතක් ගුණන් අල්ලාහ් දෙවානේ නය එකම වාගොත කි එන්නුනේ බේ ඒ බේන්නු අල්ලාහ් දෙවයි ච බේන්නු ඒ වාගොත කි නුෆෙනේ නදි එහෙන් වෙගෙන් අසුළු බේනු නොවනි එසෙන් නදු වහුගේ නබුනානි සුබ්හානල්ලාහ් එජේ තිලෆතුන් එච්චිත ෆෙන් නදු වහුගේ නා ඒ රබ්බුනා සුබ්හානල්ලාහ් ena kuriba edwa ijaba nukura mu'minun kuri du'a tan huriya du'a ijaba nukure veta kura gotaka ijaba nu du'a tan hunnane etilafatum fennan ena eta ena burani timanna duniye kuri huriya du'a ijaba nukom miyadu mitilafatum fennan ki harang alo ei eba gota ki nu fenna ati ve iman nu vevene gai ebang imanen nu vev besna madu mi hakunu gai ebak iman nu gai ebang imamu ge meti faada ei mu'minun nakiyos gai ebang imam ba mi hun nakiy قرآنك فرير بقراص فرير وتيميهم كما تشاء الله تعرف كربافة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ميهنك يا مؤمنك فرها مؤمنك يا غيبا إيمان باميهن أميهار واغتكي تتانك فرقه وتيبا كانوا سنجين kiasu ti benjhe go tennu halqa ga halqa ga ti benjhe ani ane kiya haden inna miha fenna go tan hurihan nge mun asla ki ei ei halqa ga adaba ki halqa mi kiyani mihen ilmi majlis din ga ilmu majlis e ustad kiya hade miha fenna go ta ti benjhe ni ta fura ga go ti mi kana nge ta mi pain ne giya kas ei fura ga kun hallo le e bismi ha ko ema mit mi kol ga ti beani ko den re ya kun ga hurihan ko bismi fenna go ta a ki ke rahunu ayege ena tu go bahala ku jena zimma wanje ene zimma wanje ene enage ihumal misa ga bakatte kahale echchen e kahale dirun huri echchen enage ihumalun eti marwajjia ena ege zimma wanje ene henna wes den maraki ei ena tu go echchen no enage ihumal neti ena barabaran yar rakka terivi marwajjia ena nu jene e ko zimma na ga ka erun jena marahunu yeri faratun eena tugu otakas maruvisse ennuman a e kalechi ga hatimu kokgen kiyanama ki dua ennai sunnatakun sabit wa ka rasulullah sallallahu alaihi wasallam adi sahabi be kalegge arihakum bas nai sabit wa ka den bayin ilmering e istihsan ge terega istihsan mi kiyani den eya idi kolang dalilen nai kantat tahu ge bayin ilmering e nagani e rangalu waguteke ei ega diga allah dua kollan ei gurwan ni me wagutuwa rangalu waguteke kamako eves dalilen nai e waguteke ei adi dua ijaba kurwe wagutek kam kamabes eves dalilen nai dei wagutuk duaa kollu makimassare enno kamako duaa e waardwe gen aisfenne e rasulullah sallallahu alaihi wasallam arihakunne hatimun nimma ae ae den mihun hada fon etchen ei ege duaa taka ki ei waardwe gen aisfa huri duaa taka kamako hatimun nimma fa kiya kanno mehar e bayin hatimu tahuga fahatu gen inna duaa ta ki ei eki tanta ki maqam tahuga mihun kiya duaa ta jama kollaa fe yani anen he hatimun nimma fa kiyan inna duaa enno ege bahurtae ama warduen a suri duwa tan ege hurimi bayrutun nere hatimuga den ane pakistan o india antan min nere hatimuga bahuri mi huga mille duwa se gotar sabitun wa duwa tab se bahuri ega den bayrutun tan min nere hatimuga fahatuga inna duwa e duwa ta ki ei eki eki maqam ta huga kim waridu duwa ta ke ehn namas hatimunim ma fa kiyam waridu duwa enu den saudi hatimakun wasin nane duwa saudi min nere hatimaku madina in nere hatima kunu sinnaane duaaye ki ke namaz aa masal ne fem bu jaga sem ves bone fem hunnan gina tarawih kurai ro sunnane gina mis kitau ke fem fulen hunnane baatta adi safu tau ke sunnane fem e madina ke sunnane mis kitau ga ma fem fuli tang hunnane baatta ne mineral wota ma hunnane he oy de farait takun e waran hama ko meriya kunna na podi case case onna de ta waran onna ne khairat ta madina ga miskita onna de ha fen huriya safe gona fen hatura ela ದಾದಿಯಗೆ ಇತರ ಹುಣ್ಣಾನ ಆಮಿರಲ್ ವಟ ಎಕ್ಕ ಕೂಲರ್ ತಹು ಗಮ ಎ ಫುಲಿ ಜಹರಿನ್ ನಾನ್ ಎವಸುನ್ನಾನ್ ದೆನ್ ಹಮ ಇತರ ಅತರ ಅಲಫ ಸುನ್ನಾನ್ ಎಸಾ ಹುತಾ ಹೋಗೆ ಎ ದೆನ್ ಹಮ ದೇರ ಕೋಯ್ ಕೊಲ್ಲಾ ಹಮ ಫೆಂ ಬುಯಾಗತೆ ಠೀಕ್ ಹೈ ಆ ಎ ಮಕ್ಕಾ ಗುನಾ ಜಂಜಂ ಮದೀನಾ ಗ ಹರಾಮ ಗ ಹುಣ್ಣಾನಿ ಜಂಜಂ ಮದೀನಾ ಹರಾಮ ಫುಲು ಗ ಹುಣ್ಣಾನಿ ಜಂಜಂ ಎ ಕೂಲರ್ ತಹು ಗುನಾನ್ ಜಂಜಂ ಎ ಮದೀನಾ ಗೆನ್ನ ಲೋರಿ ತಹು ಗ ಫೆಂ ನಮ್ಯಾರ ಹೋಳಿ ಯಾಳಂ ವೆಸೆ ವಾಹಕ ದಕ್ಕಿ ದೆಕೇ ಫೋತಿ ಹೋಳಿ ಯಾಳಂ ಮಕ್ಕಾಯ ಮದೀನಾ ಇದೆ ಫುದೇರ ಮಸಕ್ಕತ್ತೆ ಯಾರಪ್ಪೋಟ್ ಮಕ್ಕಾಯ ಮದೀನಾ ಹೋಳಿ ಯಾಳಂ ಆನೇ ರಕ್ಕ ಫುರಿಮ ಕೊಲ್ಲಾನ ಆನೇ ರಕ್ಕ ಫುರಿಮ ಕೊಲ್ಲಾನ ವಿತುರಿಯ ಮಾಡಿ ದೆನ್ ಬಂಗೆ ಗೋಯಿಮಾ ದೆ ವಯಂಗಿಲ್ ಮೇಲೆ ವಿದಾಳವನ್ ಏನಕ್ಕೆ ಬರಾಬರ ವಿತುರಿ ಕುರಾಮಿ ಹೌ ಕಮುಗ ವನ್ಯ ಬಂಗೆ ಗೋಯಿಮಾ ಕೊಲ್ಲಾನ್ ವಿತುರಿ ಬಂಗೆ ಗೋಯಿಮಾ ವಿತುರಿ ಕೊಲ್ಲಾನ್ ಬರಾಬರ ಕುರಂಜಾಯಿ ಅನೆಂಗೆನ್ನು ಕುರಾಮಿ ಹಾಕನ್ನು ಕುರೆ ವೇನೆ ಪತಿ ಸಮಾಧ ಬಂಗೆ ಗೋ ಫೋ ನಿಮೋನಿ ವಿತುರಿಗೆ ಬಾಗು ತುಯೆ ಕಿತಾಬ್ ಸೊಲಾತು ಅಳಗೊಂಡ ಮಿತಾಂಗ ಬಯಾಂಗ್ ಕೊಫಿಂಗೆ ಮಸ್ತಲೆ ಬರ್ರಂಗಳ ಆಯ ಹುದ್ದ ಕಮೆ ಹದೀಸ್ಗೆ ಸರಿ ಹಾಕೊಂಗ ಆಸೋ ಕಮೆ ಏಯ್ ನೇಫತು ಫೊಳಾಯಲ ರುಮಾಲು ಅರೆ ದಫುಸ್ ಕೊಳಂಗ ಆಸಿಯ ರುಮಾಲು ಫೊಳಾಯಲ ಅದು ಕುಳು ಬಸ್ ಜೇನ ಮೇ ರುಮಾಲ ಏನ ಮಾತುಗ ಬಾತಿಲ್ ವಾನ್ ಕಮೆ ಏಯ್ ಸರಿ ಹಾಕೊಂಗ ಆಸೋ ಕಮೆ ಅಸ್ಸಾಬೆ ಕಳುಂಗ ಜಮಾನುಗ ಸೇ ಬೇಕನ್ ರುಮಾ ಹಿಪ್ಪಾಯ ತಿಬ್ಬವ ರುಮಾ ಹಿಪ್ಪಾಯ ತಿಬ್ಬವ ಅದು ಮಿಹಾರ ಸೌದಿ ಗೊಸ್ಸಿಯ ತಾಂಗ ಹಮ ಅರಬಿ ನಮಾತ್ ಕುರಾಗ ಫೆನ್ನಾನೆ ಮಿ ಹಮ ಜೀವು ನಗಾಯ ಫಹಮ ಕುಳುವಾಯಮ ಅಗ ಅರೆ ದಫುಸ್ ಆಮ ಕುಳು ಜಾಯ ಫಹಮ ಮಿಹನ್ ಜೀವಲ್ಲ ಫನಕಾರಂ ಬನ್ನ ನಮಾಜ್ ಬಾತಿಲೆನ್ನು ಆನ ನಜಿಹೆನ್ನು ಕುಳೆ ಅರ್ಧ ಫೋಕಿಯಸ್ ನಜಿಹೆನ್ನು ಆ ಬೇರ್ ಯಸ್ ಗ್ಯಾಗೆ ಉಂಗುಳು ನಸ್ ಫೋರ್ ತಮ ತಿಯಸ್ ಆನೆ ರುಮಾಲೆನ್ ನೆತಿಯ ಗಯ ಜಾರೆ ಸೋಯ್ ಮಿ ಹೆದು ಮಿ ಫಸ್ ಬಜ್ ಜಹಲ ಮಿ ಹದಾಲ ಅರೆ ನಜಿಹೆನ್ನು ವಿಮಾ ನಜಿಹೆನ್ನು ದೆನ್ ಎ ಇತ್ತಿಫಾಗ್ ಹುರಿಯಾ ದನ್ನ ಬೇಕನ್ನು ಮಸ್ ಇತ್ತಿಫಾಗ್ ಕುಳಕಿ ಏಯ್ ನಜಿಹೆನ್ನು ಅರ್ಧ ಫೋಕಿಯಸ್ ನಜಿಹೆನ್ನು ಕಮ ನಾಯ ಮಸ್ಸಲೆನ್ನು ಏಯ್ ಮಸ್ಸಲೆನ್ನು ಈಗ ದಲಿಯಕ್ಕೆ ಅಸ್ಸಾಬೇಕನು ಹಾಂ ಕುರಾಮ ಹಾಕಿನ ನಮಾದ್ ಕುರಾನ್ ಬೇ ಅವ್ರು ಬೇಗ ಬೇಕನು ಜಖಾಮ್ ಬೇಡ ನಮಾದ್ ಕುರಬ್ ಬೇಫೆ ಬಹಾರಿ ಹಮ ಲೇ ಉಹರೆ ಹಾಲು ಗಸ್ ಲೇ ಉಹರೆ ಹಾಲು ಗಸ್ ನಮಾದ್ ಕುರಬ್ ಬೇಫೆ ಬಹಾರಿ ಉಮರ್ ಗೆ ಫಾನು ಎಸ್ ನಮಾದ್ ಬಾ ಎಕ್ ಕುರಬ್ ಇದೆ ಕುಳ ದಾನು ಇಮ ನಮಾದ್ ದು ಕೊಲ್ಲಲ್ಲಿ ಏಕರೆ ಫಾನು ಶಹೀದ್ ಬೇಡ ನಮಾದ್ ಫತಿಸ್ ನಮಾದ್ ಗ ಅಬು ಲೂಲುಲ್ ಮಜೂಸ್ ಏಕರೆ ಫಾನು ಗೆ ಬಂಡ ಕೊಪ್ಪಾಲಿ ಹಂಜರು ದೆಫರಾಯ್ ತೂನು ಕೊಫೆ ಹಂಜರೆ ಏ ಖಲೀಫಾನ್ ಲೇ ಹೊರ ಹೊರ ಬ ನಮಾದ್ ಬಾಯ್ ಕುರ ವಿದೆ ಕುಳ ದಾನು ಮೇ ಖಲೀಫಾನ್ ಅಬ್ದುಲ್ ರಹಮಾನ್ ಮುನಾಫ್ ಇಸ್ಕೊಫ್ಫ ಬಡಾಯ ಗತಿ ವೆಟ್ಟೆ ಜಿಯ ಕ್ಯಾರ್ ಗತಿ ಮಿಹುನ್ ಜಿಯ ನಮಾದ್ ದೂ ಕೊಲ್ಲ ನಮಾದ್ ದೂ ಕೊಲ್ಲ ಜಿಯ ನೇ ಮಜಬೂರಿ ಹಾಲತೆ ದೂ ಕೊಲ್ಲ ಜಿಯ ನೇ ದೇಮಿ ಹುನ್ ಮತೆ ಕಕೋಯ ನ ಗೆಂದೆ ವರುಗೆ ದೇಮಿ ಹುನ್ ನಮಾದ್ ದೂ ಕೊಲ್ಲ ನಿ ದೂ ಕೊಲ್ಲ ದಾನೆ ಮಜಬೂರಿ ಹಾಲತೆ ಸುಬ್ಹಾನಕ ಅಲ್ಲಾಹುಮ್ಮ ವಬಿಹಮ್ದಿಕ ಅಶ್ಹದು ಅನ್ ಲಾ ಇಲಾಹ ಇಲ್ಲ ಅಂತ ಅಸ್ತಗ್ಫಿರುಕ ವ ಅತೂಬು ಇಲೈಕ.